অন্নহীনের দুঃখ কান্না, বস্ত্রহীনের সলজ্জ চিৎকার, আর মজলুমের বুক ফাটা আর্তনাদে ভারী হয়ে উঠেছে আকাশ বাতাস। কোটি কোটি বঞ্চিত আর লাঞ্ছিতের চোখের তপ্ত অশ্রুধারা সিক্ত করেছে ধরণী পৃষ্ঠ। আর মানব গোষ্ঠীর এই করুণ পরিণতির জন্য দায়ী ক্ষুদাদ্রোহী তাগুতি শক্তি। তাগুতের ধ্বংসস্তূপ রচনা করতে এগিয়ে আসতেই হবে ইমানি তেজে বলিয়ান বীর মুসলমানদের। পৃথিবীর দিকে চে আমি দিশে হারা, আর কত বহিবে রক্তের ধারা, আর কত বহিবে রক্তের ধারা। পৃথিবীর দিকে চে আমি দিশে হারা, আর কত বহিবে রক্তের ধারা, আর কত বহিবে রক্তের ধারা। মজলুম নিপীড়িতের হাহাকার আজি ভারী হয়ে উঠেছে আরশ রাজি, মজলুম নিপীড়িতের হাহাকার আজি ভারী হয়ে উঠেছে আরশ রাজি। তাদেরই অশ্রু বাণে ঝরিতেছে, তাদেরই অশ্রু বাণে ঝরিতেছে বেদনা রোগিনী ঝরা, আর কত বহিবে রক্তের ধারা। পৃথিবীর দিকে চে আমি দিশে হারা, আর কত বহিবে রক্তের ধারা, আর কত বহিবে রক্তের ধারা। বেদনার মরুভূমি আমার হৃদয়, যদিও বসে আছি নয় আমি নির্দয়। বেদনার মরুভূমি আমার হৃদয়, যদিও বসে আছি নয় আমি নির্দয়। যাতনার কষাঘাতে পড়ে আমি, যাতনার কষাঘাতে পড়ে আমি হয়েছি সর্বহারা, আর কত বহিবে রক্তের ধারা। পৃথিবীর দিকে চে আমি দিশে হারা, আর কত বহিবে রক্তের ধারা, আর কত বহিবে রক্তের ধারা। ফরিয়াদ দরবারে প্রভু অগো তোমার, শক্তি দাও জালিমের মসনদ মিটাবার। ফরিয়াদ দরবারে প্রভু অগো তোমার, শক্তি দাও জালিমের মসনদ মিটাবার। তাদেরই ধ্বংসলীলাই দেখব মুরা, তাদেরই ধ্বংসলীলাই দেখব মুরা শোষিতের হাসির ফোয়ারা, আর কত বহিবে রক্তের ধারা, আর কত বহিবে রক্তের ধারা। পৃথিবীর দিকে চে আমি দিশে হারা, আর কত বহিবে রক্তের ধারা, আর কত বহিবে রক্তের ধারা। পৃথিবীর দিকে চে আমি দিশে হারা, আর কত বহিবে রক্তের ধারা, আর কত বহিবে রক্তের ধারা।